بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি তাহার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং উহাতে তিনি বক্রতা রাখেন নাই। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ইহাকে করিয়াছেন সুপ্রতিষ্ঠিত তাহার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করিবার জন্য এবং মুমিনগণ যাহারা সৎকর্ম করে তাহাদেরকে এই সুসংবাদ দিবার জন্য যে তাহাদের জন্য আছে উত্তম পুরস্কার যাহাতে তারা হইবে চিরস্থায়ী এবং সতর্ক করিবার জন্য উহাদেরকে যাহারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا এ বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই এবং উহাদের পিতৃপুরুষদেরও ছিল না। উহাদের মুখনিসৃত বাক্য কি সাংঘাতিক, উহারা তো কেবল মিথ্যাই বলে। فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا ওরা এই বাণী বিশ্বাস না করিলে সম্ভবত উহাদের পিছনে ঘুরিয়া তুমি দুঃখে আত্মবিনাশী হইয়া পড়িবে। إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا পৃথিবীর উপর যাহা কিছু আছে আমি সেইগুলিকে উহার শোভা করিয়াছি মানুষকে এই পরীক্ষা করিবার জন্য যে উহাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। উহার উপর যাহা কিছু আছে তাহা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করিব। أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর। إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا যখন যুবকরা গুহায় আশ্রয় লইল তখন তাহারা বলিয়াছিল হে আমাদের প্রতিপালক তুমি নিজ হইতে আমাদেরকে অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো। فضربنا على آذانهم في الكهف سنين عددا অতঃপর আমি উহাদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখিলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا পরে আমি উহাদেরকে জাগরিত করিলাম জানিবার জন্য যে দুই দলের মধ্যে কোনটি উহাদের অবস্থিতি কাল সঠিকভাবে নির্ণয় করিতে পারে। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা আমি তোমার নিকট উহাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করিতেছি। উহারা ছিল কয়েকজন যুবক, উহারা উহাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিয়াছিল এবং আমি উহাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করিয়াছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দূনিহি ইলাহা লান নাদউয়া মিন দূনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান

ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ এবং জনবলে তোমার অপেক্ষা শক্তিশালী। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। এইভাবে নিজের প্রতি জুলুম করিয়া সে তার উদ্যানে প্রবেশ করিল। সে বলিল, আমি মনে করি না যে ইহা কখনো ধ্বংস হইয়া যাইবে। আমি মনে করি না যে কিয়ামত হইবে, আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবৃত্ত হই তবে আমি তো নিশ্চয়ই ইহা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাইব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। তদুত্তরে তাহার বন্ধু তাহাকে বলিল, তুমি কি তাহাকে অস্বীকার করিতেছ যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা ও পরে শুক্র হইতে এবং তাহার পর পূর্ণাঙ্গ করিয়াছেন মনুষ্য আকৃতিতে? লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। কিন্তু তিনি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি কাহাকেও আমার প্রতিপালকের শরীক করি না। ওয়ালাউলা ইয দখলত জান্নাতাক কুলত মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করিলে তখন কেন বলিলে না, আল্লাহ যাহা চায়েন তাহাই হয়, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নাই। তুমি যদি ধনে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা নিকৃষ্টতর মনে করো। ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানা মিনা সামাঈ ফাতুসবিহা সাঈদান যালাকা। তবে হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দিবেন এবং তোমার উদ্যানে আকাশ হইতে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করিবেন, যাহার ফলে উহা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হইবে। অথবা উহার পানি ভূগর্ভে অন্তর্হিত হইবে এবং তুমি কখনো উহার সন্ধান লাভে সক্ষম হইবে না। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। তাহার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হইয়া গেল এবং সে উহাতে যাহা ব্যয় করিয়াছিল তাহার জন্য আক্ষেপ করিতে লাগিল যখন উহা মাচান সহ ভূমিৎসাত হইয়া গেল। সে বলিতে লাগিল, হায়, আমি যদি কাহাকেও আমার প্রতিপালকের শরীক না করিতাম। ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহি ওয়ামা কানা মুনতাসিরা। আর আল্লাহ ব্যতীত তাহাকে সাহায্য করিবার কোন লোকজন ছিল না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হইল না। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। এই ক্ষেত্রে কর্তৃত্ব আল্লাহরই যিনি সত্য, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح

إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا তোমরা আমার নিকট লৌহপিণ্ডসমূহ আনয়ন করো, অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হইয়া যখন লৌহস্তূপ দুই পর্বতের সমান হইল তখন সে বলিল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন উহা অগ্নিবধ উত্তপ্ত হইল তখন সে বলিল, তোমরা গলিত তাম্র আনয়ন করো, আমি উহা ঢালিয়া দেই ইহার উপর। ইহার পর তাহারা উহা অতিক্রম করিতে পারিল না এবং উহা ভেদ করিতে পারিল না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا সে বলিল, ইয়া আমার প্রতিপালকের অনুগ্রহ, যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হইবে তখন তিনি উহাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সেদিন আমি উহাদেরকে ছাড়িয়া দিব এই অবস্থায় যে একদল আর এক দলের উপর তরঙ্গের ন্যায় পতিত হইবে এবং সিংহায় ফুৎকার দেওয়া হইবে, অতঃপর আমি উহাদের সকলকেই একত্র করিব। এবং সেই দিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করিব কাফিরদের নিকট। الذين كانت اعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাদের চক্ষু ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি এবং যাহারা শুনিতেও ছিল অক্ষম। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا যাহারা কুফরি করিয়াছে তাহারা কি মনে করে যে তাহারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করিবে? নিশ্চয়ই আমি কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত রাখিয়াছি জাহান্নাম। قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا বলো আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের? الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا ওরাই তাহারা পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তাহারা মনে করে যে তাহারা সৎকর্মই করিতেছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ورأي تهارا جهارا وشيكر كوري وهدر پرتبالوكر ندشنا بولي و تهار شنگي وهدر شاکتر بشوي ফলে উহাদের কর্ম নিষ্ফল হইয়া যায়। সুতরাং কিয়ামতের দিন উহাদের জন্য ওজনের কোনো ব্যবস্থা রাখিব না। ذَلِكَ جَزَاؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا وَاتَّخَذُوا آيَاتِي وَرُسُلِي هُزُوًا জাহান্নাম ইহাই উহাদের প্রতিফল, যেহেতু উহারা কুফরি করিয়াছে এবং আমার নির্দেশনাবলী ও রাসূলগণকে গ্রহণ করিয়াছে বিদ্রূপের বিষয় স্বরূপ। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের আপ্যায়নের জন্য আছে ফিরদাউসের উদ্যান। خالدين فيها لا يبغون عنها حولا সেখানে উহারা স্থায়ী হইবে